এ ভাই ঝাড়খণ্ডে বড়া মথানা, আর সব মানুষের আছে জানা হে, ঝাড়খণ্ডে বড়া মথানা। ও বন্ধু হে দেখিবি চল হাতি খেদা ধাম, ও বন্ধু হে দেখিবি চল হাতি খেদা ধাম। DJ Anand.